মহামায়া সনাতন শক্তি রূপা গুণময়ী, তিনি এক তপ প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে ত্রিশূল অর্ধচন্দ্র সর্ব ধারণ করিয়াছেন, কখনো বা তিনি নির্মলা কুমারী রূপ ধারিণী, কখনো বরাহ রূপিণী বৈষ্ণবী রূপিণী, তিনি ত্রৈলোক্য ত্রাণকারিণী, প্রয়োজনে তিনি দৈত্যগণের বিনাশে ধারণ করেন, ভীষণ সিংহ মূর্তি, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী, ভৃমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়িনী অতি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন, বেজে উঠেছে আকাশে বাতাসে আলোর বীণা বেণু, শুভ্র সুরের আগমনি। Okay.